الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وقال رسول الله صلى الله عليه وسلم يا فاطمة أنقذي نفسك من النار أو كما قال عليه الصلاة والسلام حضرات العلماء الكرام সম্মানিত সুধী সমাজ, সারা দুনিয়ার সমস্ত মানুষ, চাই মুসলমান হোক চাই অমুসলমান হোক, চাই শিক্ষিত হোক চাই অশিক্ষিত হোক, চাই পুরুষ হোক চাই নারী হোক, আস্তিক হোক অথবা নাস্তিক হোক, সমস্ত মানুষ জীবনের অভিজ্ঞতার দ্বারাই একটা কথা চূড়ান্ত সত্য একটা কথা বিশ্বাস করে। এ বিশ্বাসটার জন্য কোন ধর্ম শিক্ষার দরকার হয় না। এমন একটা চূড়ান্ত সত্য কথা দুনিয়ার সমস্ত মানুষ বিশ্বাস করে, যে কথাটা বিশ্বাস করার জন্য কোন ধর্ম শিক্ষার দরকার হয় না। কথাটা কি? কথাটা হলো, এই পৃথিবীতে কোন মানুষ চিরকাল থাকতে পারবে না, এই কথা। কোন মানুষ পৃথিবীতে চিরকাল থাকতে পারবে না, এই কথাটা মুসলমানেরাও বিশ্বাস করে ও মুসলমানেরাও এই কথাটা বিশ্বাস করে। এক কথায় সারা পৃথিবীর সমস্ত মানুষ বিশ্বাস করে। যারা আল্লাহ বিশ্বাস করে না, রাসূল বিশ্বাস করে না, যারা কোরআন বিশ্বাস করে না, হাদিস বিশ্বাস করে না, যারা হাসর নসর পরকাল জান্নাত জাহান্নাম কিছুই বিশ্বাস করে না, তারাও এই কথাটা বিশ্বাস করে যে এখানে কেউ চিরকাল থাকতে পারবে না। এই সমস্ত নাস্তিকেরাও এই চূড়ান্ত সত্য কথাটা বিশ্বাস করে বলেই ডক্টর আহমদ শরীফ মরণের আগে ওসিয়ত করে গেছিল, যেহেতু কবর জগৎ বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, কাজেই আমার মরণের পরে আমার লাশকে তোমরা কাফন পরাবে না, আমার লাশের জানাজা পড়বে না, আমার লাশকে কবরে দাফন করবে না, আমার লাশকে হাসপাতালে দিয়ে দেবে। কাফন পরাতে নিষেধ করল, জানাজা পড়তে নিষেধ করল, দাফন করতে নিষেধ করল, কেন? পরকালে বিশ্বাসী নয়। লাশটা হাসপাতালে দিতে বিশ্বাস করল কেন? মরণে বিশ্বাসী, মরণে বিশ্বাসী। এই মরণের বিশ্বাস কোন ধর্ম শিক্ষার মাধ্যমে অর্জন করতে হয় না, জীবনের অভিজ্ঞতার দ্বারাই জানতে পারা যায়। প্রতিটি মানুষ দুনিয়াতে আসার পর তার জীবনের অভিজ্ঞতার দ্বারাই জানতে পারে এবং বুঝতে পারে যে এই পৃথিবীতে যেভাবে আমার দাদা চিরকাল থাকতে পারেনি, যেভাবে আমার বাবা চিরকাল থাকতে পারেনি, তেমনি ভাবে আমিও এই পৃথিবীতে চিরকাল থাকতে পারব না, কেউই পৃথিবীতে চিরকাল থাকতে পারে। কাজেই যে পৃথিবীতে আমাদের পূর্বপুরুষের কেউ থাকতে পারেননি, যে পৃথিবীতে আমরা চিরকাল থাকতে পারব না, যে পৃথিবীতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরাও থাকতে পারবে না, এখানে আসলাম কেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার মীমাংসা হওয়া দরকার। পৃথিবীতে আমরা আসলাম কেন? এমর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইয়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তাআমালু। হে মানুষেরা, তোমাদেরকে দলে দলে পালাক্রমে এক দলের পর আরেক দল, তারপরে আরেক দল, এভাবে আল্লাহ দুনিয়াতে পাঠান। কেন পাঠান? আল্লাহ বলেন, তোমাদের আমল পরীক্ষা করার জন্য। মানুষের আমল পরীক্ষা করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠান। অন্য আয়াতে আল্লাহ বলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে মানুষেরা, তোমাদের জন্য দুনিয়াতে একটা সীমিত জীবন দিয়া, জীবন শেষে মরণকে অবধারিত করে দিয়ে দুনিয়াতে আল্লাহ তোমাদেরকে পাঠান তোমাদের আমল পরীক্ষা করার জন্য। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ মুস্তাখলিফুকুম ফিল আরদি ফানাযিরুন কাইফা তাআমালুন। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে দলে দলে পালাক্রমে দুনিয়াতে পাঠান তোমাদের আমল পরীক্ষা করার জন্য, কে ভালো আমল করো আর কে খারাপ আমল করো তা পরীক্ষা করার জন্য আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠান। সুতরাং প্রশ্নের মীমাংসা পরিষ্কার হয়ে গেল, যে পৃথিবীতে আমরা চিরকাল থাকব না সেখানে আসি কেন? আমরা নিজেদের ইচ্ছায় আসি না, আল্লাহ যখন যাকে পৃথিবীতে পাঠান তখন সেই এখানে আসতে বাধ্য হয় নাকি আপনারা কেউ ইচ্ছা করে এসেছেন? পৃথিবীতে ইচ্ছা করে এসেছেন কেউ নিজের ইচ্ছায়? আল্লাহ যাকে যখন পৃথিবীতে পাঠান সে তখনই আসতে বাধ্য হয়। কেন পাঠান? আল্লাহ বলেন, তোমাদের আমল পরীক্ষা করার জন্য পাঠায়, কে ভালো আমল করো আর কে খারাপ আমল করো তা পরীক্ষা করার জন্য পাঠায়। কে সত্য পথে চলো আর কে ভ্রান্ত পথে চলো তা পরীক্ষা করার জন্য পাঠায়। কে দুনিয়ার জীবনে ন্যায়ের পথে চলো আর কে অন্যায়ের পথে চলো তা পরীক্ষা করার জন্য পাঠায়। এবার আপনারা বলেন, পরীক্ষার কি কোনো ফলাফল নাই? যে কোনো পরীক্ষার ফলাফল নাই? ফলাফল আছে। দুনিয়ার যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে পাঠ্যতালিকার পাঠদান সমাপ্ত করার পর যে পরীক্ষা নেওয়া হয়, সব ছাত্ররাই পাশ করে না সব ছাত্ররাই ফেল করে, না কিছু ছাত্র পাশ আর কিছু ছাত্র ফেল, কিছু পাশ কিছু ফেল। পাশ করা ছাত্রদের জন্য পুরস্কার নির্ধারিত থাকে, ফেল করা ছাত্রদের জন্য তিরস্কার নির্ধারিত থাকে। তেমনি ভাবে দুনিয়াতে আল্লাহ যে মানুষকে পরীক্ষার জন্য পাঠান, আমল ভালো করো না খারাপ করো, আপনারা কি মনে করেন এর কোনো ফলাফল নাই? যারা দুনিয়ার জীবনে আমল খারাপ করবে, আল্লাহ তাদের তিরস্কারের জন্য পরকালের চিরস্থায়ী জাহান্নাম, পরকালের চিরস্থায়ী জীবনে জাহান্নামের শাস্তি ধার্য করে রেখেছে। আর যারা দুনিয়ার জীবনে আমল ভালো করবে, আল্লাহর পরীক্ষায় পাশ করবে, তাদের জন্য পরকালের চিরস্থায়ী জীবনে আল্লাহ জান্নাতের পুরস্কার নির্ধারিত করে রেখেছেন। আল্লাহর পরীক্ষায় ফেল করলে শাস্তি জাহান্নাম, আর পাশ করলে পুরস্কার, কি পুরস্কার বলেন? জান্নাত। এই জন্য দুনিয়াতে কোন মানুষ যদি ভুল পথে চলে, খারাপ আমল করে, ভ্রান্ত পথে চলে, ভ্রান্ত ধর্ম পালন করে, তাদেরকে সেই পথে চলার সুযোগ সুবিধা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। আপনারা বলুন, যারা চুরি করে এদেরকে চুরি করার ক্ষমতা কে দেয়, শক্তি কে দেয়? আল্লাহ দেয়। যারা সন্ত্রাস করে এদেরকে সন্ত্রাস চালাবার শক্তি দেয় কে? আল্লাহ। যারা অসৎ পথে চলে এদেরকে সে অসৎ পথে চলার ক্ষমতা যোগায় কে? আল্লাহ। বুঝে থাকলে একটু দয়া করে বলুন, যে সমস্ত মানুষ খারাপ পথে চলতে চায়, খারাপ কাজ করতে চায়, এদেরকে সেই পথে চলার, সেই খারাপ কাজ করার শক্তি আল্লাহ কেন দেয়? কোন মানুষ যদি চুরি করার ইচ্ছা করত, তখন যদি আল্লাহ তাকে চুরি করার শক্তি দিতেন না, পারত কি চুরি করতে? কোন মানুষ যদি অসৎ পথে চলতে চায়, তখন যদি আল্লাহ তাকে অসৎ পথে চলার শক্তি দিতেন না, পারত কি অসৎ পথে চলতে? পারত না। কেন দিলেন তাকে অসৎ পথে চলার ক্ষমতা? এই প্রশ্নের মীমাংসা বোঝার উপর আমার সামনের কথাগুলি বোঝা না বোঝা নির্ভর করবে। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যখন ছাত্রদের পরীক্ষা চলতে থাকে, পরীক্ষার হলে বসে যে সমস্ত ছাত্ররা প্রশ্নের জবাব ভুল লেখে, এদেরকে কি পরীক্ষকগণ লিখতে দেন না? দেন। লিখতে না দিলেই তো ভুল লিখতে পারত না, কেন লিখতে দিলেন? এই প্রশ্নের যেই জবাব। দুনিয়াতে কোন মানুষ যদি অন্যায় পথে চলতে চায়, আল্লাহ তাকে ক্ষমতা না দিলেই তো চলতে পারত না, আল্লাহ কেন ক্ষমতা দেন? ওই প্রশ্নেরও সেই জবাব। এবং জবাব একটাই, সেটা হল এটা পরীক্ষার হল, এটাই পরীক্ষার নিয়ম। পরীক্ষার হলে যদি কোনো ছাত্রকে ভুল লেখলে লেখতে দেওয়া না হয়, তাহলে যেমন সেটা পরীক্ষা থাকে না। দুনিয়াতে যদি কোনো মানুষ অন্যায় পথে চলতে চাইলে আল্লাহ তাকে ক্ষমতা না দেয়, তাহলে দুনিয়াটাও পরীক্ষার হল হয় না। সুতরাং গোটা দুনিয়াটাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য পরীক্ষার হল বানাইছে। তাহলে এখানে সঠিক পথ কোনটা আর ব্যতিক পথ কোনটা, কোন পথে চললে আল্লাহর পরীক্ষায় ফেল করতে হবে আর কোন পথে চললে আল্লাহর পরীক্ষায় পাশ করা যাবে, এটা চিহ্নিত হওয়া দরকার। আল্লাহর পরীক্ষায় পাশ করার মতো পথটা চিনাবার জন্য আল্লাহ কমের মধ্যে 1,24,000 পয়গাম্বর দুনিয়াতে পাঠাইছে, নবী রাসুল পাঠাইছে, আর শতাধিক আসমানি কিতাব, আসমান থেকে কিতাব নাজিল করেছে। আল্লাহর নাজিল করা আসমানি কিতাবগুলিতে লেখা ছিল কোন পথে জীবনযাপন করলে আল্লাহর পরীক্ষায় পাশ করা যাবে। সমস্ত নবী রাসুলগণ দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছেন কোন পথে জীবনযাপন করলে আল্লাহর পরীক্ষায় পাশ করা যাবে। ওই সমস্ত আসমানি কিতাবের বর্ণিত এবং নবী রাসুলগণের প্রদর্শিত পথটাকে ইসলাম বলা হয়। আদম আলাইহিসসালাম দুনিয়ার মানুষকে ইসলামের পথে চলতে শিক্ষা দিয়েছেন। নূহ আলাইহিসসালামের প্রচারিত ধর্ম ছিল ইসলাম। ইব্রাহিম আলাইহিসসালামের প্রচারিত ধর্মের নাম ছিল ইসলাম। মুসা আলাইহিসসালামের প্রচারিত ধর্মের নাম ছিল ইসলাম। ঈসা আলাইহিসসালামের প্রচারিত ধর্মের নাম ছিল ইসলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ধর্মের নাম ইসলাম। বলেন কোন নবীর প্রচারিত ধর্মের নাম ইসলাম, একটু দয়া করে বলুন। সমস্ত নবী রাসূলগণের প্রচারিত ধর্মের নাম ইসলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলেন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। অন্য আয়াতে বলেন মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া ভিন্ন কোন ধর্ম যদি কেউ পালন করে, আল্লাহ বলেন সেই ধর্ম কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বরং ইসলাম ছাড়া ভিন্ন কোন ধর্ম পালনকারী পরকালের চিরস্থায়ী জীবনে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। বুঝে থাকলে বলুন, আল্লাহ যে পরীক্ষার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, সেই পরীক্ষায় পাশ করতে গেলে যে পথে জীবন যাপন করতে হয় সেই পথের নাম ইসলাম। ইসলাম কোন নবীর শিক্ষা দেওয়া ধর্ম? সকল নবীর শিক্ষা দেওয়া ধর্ম। ইসলাম ধর্ম পালন করা ছাড়া আল্লাহর পরীক্ষায় পাশ করার বিকল্প কোনো পথ নাই। এটা বোঝার পর এবার কোরআনের আরেকটা আয়াত বোঝার চেষ্টা করুন। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। অর্থাৎ কেউ যদি নিজের ইচ্ছায় খুশি মনে ইসলাম ধর্ম গ্রহণ করে না, তাহলে তাকে ইসলাম গ্রহণ করাবার জন্য বল প্রয়োগ করা যাবে না। কোন হিন্দু যদি নিজের ইচ্ছায় মুসলমান হয় না, কোন মুসলমানের অধিকার নাই তাকে মুসলমান হতে বাধ্য করার, কোন ইহুদি যদি মুসলমান হয় না, কোন মুসলমানের অধিকার নাই তাকে মুসলমান হতে বাধ্য করার, কোন খ্রিস্টান যদি মুসলমান হয় না, কোন মুসলমানের অধিকার নাই তাকে মুসলমান হওয়ার জন্য বল প্রয়োগ করা। তাহলে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীকে যার যার ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কিনা, সুযোগ দিলেন কিনা, দিলেন। আগের আয়াতে কি বলেছিলেন, সব ধর্মই সঠিক না ইসলাম ছাড়া সবগুলি বেঠিক, সবগুলি বেঠিক হয়ে থাকলে সবগুলি পালন করার স্বাধীনতা দিলেন কেন? সমস্ত ধর্মই যদি বেঠিক হইয়া থাকে একমাত্র ইসলাম ছাড়া, হিন্দু ধর্ম পালনেরও স্বাধীনতা দিলেন, বৌদ্ধ ধর্ম পালনেরও স্বাধীনতা দিলেন, ইহুদি ধর্মেরও ধর্ম পালনের স্বাধীনতা দিলেন, খ্রিস্ট ধর্ম পালনের এই স্বাধীনতা দিলেন কেন? আবার আসতে হয় সেই পরীক্ষার প্রশ্নে। গোটা দুনিয়াটাই মানুষের জন্য পরীক্ষার হল, এখানে ইসলাম ধর্ম পালন করাই হল পরীক্ষায় পাশ করার একমাত্র ব্যবস্থা। অন্য ধর্ম পালন করার মানেই হল আল্লাহর পরীক্ষায় ফেল করার ব্যবস্থা। পরীক্ষার হলে যেমন লেখা লেখলে পরীক্ষায় ফেল করা করতে হবে, তেমন লেখতে পরীক্ষকেরা বাধা দেয়। বাধা দেয় কেন? বাধা দেয় না, এটাই পরীক্ষার নিয়ম। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে ইসলাম ধর্ম পালন করলেই আল্লাহর পরীক্ষায় পাশ করা যাবে, অন্য কোন ধর্ম পালন করলে আল্লাহর পরীক্ষায় পাশ করা যাবে না, কিন্তু পালন করলে বাধা দেওয়া যাবে না, কেন? এটাই তো পরীক্ষার নিয়ম। কথা বুঝলেন কিনা দেখেন তো। সুতরাং ইসলাম ছাড়া বাকি সমস্ত ধর্ম বাতিল হওয়া সত্ত্বেও সমস্ত ধর্মাবলম্বীদেরকে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে আপন আপন ধর্ম পালন করার পূর্ণ স্বাধীনতা এবং সুযোগ সুবিধা দেওয়া হয়েছে পরীক্ষার নিয়ম রক্ষা করার জন্য। কিসের জন্য? ওইগুলি গ্রহণযোগ্য হওয়ার কারণে না পরীক্ষার নিয়ম রক্ষার কারণে? পরীক্ষার নিয়ম রক্ষার কারণে। এই কথাটা বুঝতে না পেরে আমাদের সমাজের অনেক মুসলমান অনেক সময় বলে থাকে, আমাদের জন্য ইসলাম ধর্ম, হিন্দুদের জন্য হিন্দু ধর্ম আল্লাহই দিয়েছেন। তাহলে কোন পরীক্ষার্থী ছাত্র যদি লেখে যে আমাদের জন্য সঠিক জবাব দেওয়ার অধিকার আর তাদের জন্য ভুল লেখার অধিকার পরীক্ষক হয়ে দিয়েছে, এর মানে কি ভুল লেখার দ্বারা পাশ করা যাবে? তাহলে আমাদের জন্য ইসলাম ধর্ম পালনের ব্যবস্থা আর তাদের জন্য হিন্দু ধর্ম পালনের ব্যবস্থা আল্লাহই দিয়েছে, এর মানে কি মূর্তি পূজা করেও জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে? তাহলে দিল কেন অধিকার? একমাত্র জবাব, এটা পরীক্ষার নিয়ম। একমাত্র জবাব কি? এটা পরীক্ষার নিয়ম। অন্য ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হিসাবে নয়, পরীক্ষার নিয়ম হিসাবে ইসলাম ছাড়া সমস্ত বাতিল ধর্ম পালনের সুযোগ সুবিধা এবং স্বাধীনতা সমস্ত ধর্মাবলম্বীদেরকে দেওয়া হয়েছে। তারপরে আরেকটা আয়াত বোঝার চেষ্টা করব। সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীগণ, আপনারা কি জানেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীগণ কারা? সাহাবায়ে কেরাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীগণকে এক বচনে সাহাবি, বহু বচনে সাহাবা বলা হয়। যারা ইমানদার অবস্থায় রসুলের পবিত্র দরবারে হাজিরা দিয়েছেন, ইমানদার অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, তাদেরকে এক বচনে সাহাবি, বহু বচনে সাহাবা বলা। আরেকভাবে সাহাবাকে সংজ্ঞায়িত করা যায়, সাহাবি বা সাহাবার তারিফ আরেকভাবে করা যায়। যে সমস্ত ইমানদারগণ রাসুলকে দেখেছেন অথবা যে সমস্ত ইমানদারকে রাসুল দেখেছেন তাদেরকেই এক বচনে সাহাবি, বহু বচনে সাহাবা বলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমানদার অবস্থায় রাসুলকে দেখেছেন কিনা, ইমানদার অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়েছেন কিনা, সুতরাং তিনি একজন সাহাবি। হযরত উমরেরও একই অবস্থা, তিনিও একজন সাহাবি। হযরত উসমানেরও একই অবস্থা, তিনিও একজন সাহাবি। হযরত আলীরও একই অবস্থা, তিনিও একজন সাহাবি। তাদের সমষ্টির নাম সাহাবা। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে উপস্থিত হয়েছেন, কিন্তু অন্ধ হওয়ার কারণে রাসূলকে দেখেননি, কিন্তু রাসূল তাকে দেখেছেন। কি বলেন? অন্ধ সাহাবী রাসূলের দরবারে উপস্থিত হওয়ার পরও তিনি রাসূলকে দেখেননি, কিন্তু রাসূল তাকে দেখেছেন, সুতরাং তিনিও সাহাবী। কথা বুঝে থাকলে বলুন, এই মঞ্চে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ উপস্থিত থাকে আর আমাদের চোখে কোনো দোষ থাকে, দোষের কারণে যদি আমরা রাসূলকে না দেখি, রাসূলের চোখেও দোষ আছে নাকি? আছে নাই? তাহলে তিনি অবশ্যই আমাদের দেখেন নাকি দেখেন না? দেখেন। যে সমস্ত ইমানদারকে রাসূল দেখেন এদেরকে কি বলে? এক বচনে সাহাবি, বহু বচনে সাহাবা। আপনারা সকলেই রসুলের সাহাবা। তাহলে এবার শুনেন সাহাবাগণের মর্যাদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা মতে মুহাম্মাদুর রসুলুল্লাহর একজন আদনা সাহাবির মর্যাদা সমস্ত নবী রসুলগণের উম্মতে যত ওলিয়া উলিয়া বুজুর্গ আছেন সকলের চেয়ে শ্রেষ্ঠ। মুহাম্মাদুর রসুলুল্লাহর উম্মতের মধ্যেও সাহাবায়ে কেরামের পরে যত ওলি বুজুর্গ আছেন সবার চেয়ে শ্রেষ্ঠ একজন সাহাবীর মর্যাদা। হযরত ইমাম আবু হানিফার চেয়ে শ্রেষ্ঠ একজন সাহাবীর মর্যাদা। হযরত ইমাম শাফিঈর চেয়ে শ্রেষ্ঠ একজন সাহাবীর মর্যাদা। হযরত ইমাম মালিকের চেয়ে শ্রেষ্ঠ একজন সাহাবীর মর্যাদা। হযরত ইমাম আহমদ বিন হাম্বলের চেয়ে শ্রেষ্ঠ একজন সাহাবীর মর্যাদা। চার মজাবের চার ইমামের চেয়ে শ্রেষ্ঠ যে কোনো সাহাবীর মর্যাদা। চার তরিকার চার বুজুর্গের চেয়ে শ্রেষ্ঠ যে কোনো সাহাবীর মর্যাদা। সুতরাং রাসূল যদি এখানে উপস্থিত থাকেন নিশ্চয়ই আপনাদেরকে দেখেন, দেখলে আপনারা সাহাবা। সাহাবার মর্যাদা সার মজাবের সার ইমামের চেয়েও শ্রেষ্ঠ, সার তরিকার সার পীরের চেয়েও শ্রেষ্ঠ। আপনারা কি তাদের চেয়ে শ্রেষ্ঠ? কেন শ্রেষ্ঠ না? সাহাবা হননি, রাসূল দেখার পরেও সাহাবা হইলেন না কেন? রাসূল যাদেরকে দেখতে পারেন তারা যদি ইমানদার হয় অবশ্যই সাহাবা হয়, আর যাদেরকে রাসূল দেখলেও এরা সাহাবা হতে পারে না এরা মূলত ইমানদারই নয়। বুঝে থাকলে আপনারা বলুন, আবু জাহালকে রাসূল দেখেছিলেন সাহাবি হইতে পারছে? আবু লাহাবকে রাসূল দেখেছেন সাহাবি হইতে পারছে? রাসূল তারে দেখলেন সাহাবি হইল না কেন? ইমানদার নয়। সুতরাং এখানে রাসূলকে উপস্থিত বললে আপনাদের এক পথে যাইতে হবে, হয়তো বলতে হবে যে আমরা ইমানদার নই এই জন্য রাসূল উপস্থিত হয়ে আমাদেরকে দেখেছেন কিন্তু সাহাবি হতে পারিনি, আর না হয় বলবেন আমরা ইমানদার কিন্তু রাসূল এখানে আসছেন আমাদেরকে দেখলেন না কেন, রাসূলের সুখে দোষ আছে। কি বলে? কোন মুসলমান বলবে, কোন মুসলমান অন্তরে ইমানের লেশ মাত্র থাকলে বলবে রাসূলের সুখে দোষ আছে? রাসূলের সুখে কোনো দোষ নাই তো? তাহলে রাসূল যদি এখানে উপস্থিত থাকেন আর আপনাদেরকে না দেখেন তাহলে নিশ্চয়ই দোষ আছে, আর যদি দোষ না থাকে নিশ্চয়ই দেখবেন, আর যদি আপনারা ইমানদার হইয়া থাকেন নিশ্চয়ই সাহাবি হইবেন, আর যদি রাসূলের চোখে দোষ নাই এই কথা মানেন, রাসূল আপনাদেরকে দেখেছেন সেই কথাও মানেন, আর আপনারা সাহাবি হতে পারেন নাই সেই কথাও মানেন, তাহলে পরিষ্কার স্মরণ রাখতে হবে যাদেরকে রাসূল দেখেছেন সাহাবি হতে পারে না এরা মুমিন মুসলমান হতে পারে না। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ, বলুন কারা, তাদের কি গুণ? মুহাম্মাদুর রাসূলুল্লাহর গুণ, তার সঙ্গী সাথীগণের গুণ হল আশিদ্দাউ আলাল কুফফার, যারা আল্লাহ মানে না, রাসূল মানে না, যারা কুরআন মানে না, হাদিস মানে না, এদের বিরুদ্ধে কঠোর, এদের বিরুদ্ধে কঠোর। রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে পরস্পরে সদয়, অবিশ্বাসীদের মোকাবেলায় রাসূল শক্ত, অবিশ্বাসীদের মোকাবেলায় রাসূলের সাহাবায়ে কেরাম শক্ত কঠোর। সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতের কথা মনে আছে, লা ইকরাহা ফিদ্দিন, অর্থ ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। তাইলে অবিশ্বাসীদের বিরুদ্ধে যদি বল প্রয়োগ চলে না, তাহলে সূরাতুল ফাতের 29 নম্বর আয়াতে কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ অবিশ্বাসীদের মোকাবেলায় কঠোর হইলেন, কেন সাহাবায়ে কেরাম অবিশ্বাসীদের বিরুদ্ধে কঠোর হইলেন, প্রশ্ন বুঝলেন কিনা দেখুন তো। পরিষ্কার ভাষায় আল্লাহ বলেছেন অবিশ্বাসীদের মোকাবেলায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ কঠোর, অবিশ্বাসীদের মোকাবেলায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর সমস্ত সঙ্গী সাথীগণ অবিশ্বাসীদের মোকাবেলায় কঠোর। অবিশ্বাসীরা মুসলমান না অমুসলমান? আল্লাহর কোরআনে যারা অবিশ্বাসী, আল্লাহর কিতাবে যারা অবিশ্বাসী, আল্লাহর রাসূলে যারা অবিশ্বাসী, মুসলমান না অমুসলমান? অমুসলমানদের ধর্ম পালনের স্বাধীনতা আছে কিনা? এদের বিরুদ্ধে বল প্রয়োগের অনুমতি আছে? নাই। তাইলে কঠোর হইলেন কেন রাসূল তাদের বিরুদ্ধে? কঠোর হইলেন কেন রাসূলের সঙ্গী সাথীগণ তাদের বিরুদ্ধে? এই প্রশ্নটার জবাব পরিষ্কারভাবে বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমানের কাছে না থাকার কারণে, ইসলাম এবং মুসলমানের যত শত্রু বর্তমান দুনিয়াতে আছে, সমস্ত শত্রুরা ইসলাম ধর্মকে একটা সন্ত্রাসী ধর্ম বলে অপপ্রচার করে যাচ্ছে। ইসলাম ধর্ম পালনকারী মুসলমানদেরকে সন্ত্রাসী জাতি হিসাবে অপপ্রচার করে যাচ্ছে। দলিল, ইসলাম ধর্ম একটা সন্ত্রাসী ধর্ম, ইসলাম ধর্ম পালন করনেওয়ালা জাতিটা একটা সন্ত্রাসী জাতি। দলিল, আশিদ্দাউ আলাল কুফফার, আশিদ্দাউ আলাল কুফফারের অর্থ অবিশ্বাসীদের উপর কঠোর। পবিত্র কোরআনের আয়াত দলিল। অথচ আল্লাহ এই আয়াতে বলেছেন অবিশ্বাসীদের মোকাবেলায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ কঠোর, ওই আয়াতে বলেছেন সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা আছে। স্বাধীনতা থাকলে কঠোর হবেন কেন? আর কঠোর হইলে স্বাধীনতা রইল কোথায়? প্রশ্ন বুঝলেন কিনা দেখেন। প্রশ্নের জবাব বুঝার জন্য প্রথমেই মনে রাখতে হবে, সারা দুনিয়ার সমস্ত অবিশ্বাসী অমুসলিম ভিন্ন ধর্মাবলম্বী দুই প্রকার। এক প্রকার ভিন্ন ধর্মাবলম্বী ভিন্ন ধর্ম পালন করে, ভুল ধর্ম পালন করে ঠিক, কিন্তু ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করে না, মুসলমানের উপর অন্যায় হামলা করে না, সে তার ধর্ম পালন করে। ইসলামের মন্দ বলে না, মুসলমানের উপর হামলা করে না, ইসলাম ধর্মের বিরুদ্ধে বদনাম রটানো, এটা হইল তত্ত্ব সন্ত্রাস। আর মুসলমানদের বিরুদ্ধে অন্যায়ভাবে হামলা করা হল অস্ত্র সন্ত্রাস। একদল অমুসলমান আছে যারা ইসলামের বিরুদ্ধে তত্ত্ব সন্ত্রাস চালায় না, মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র সন্ত্রাস চালায় না, এরা নিরীহ অমুসলিম, শান্ত অমুসলিম, শান্তিপ্রিয় অমুসলিম। আর একদল অমুসলিম আছে দুনিয়াতে, এরা ইসলামের বিরুদ্ধে তত্ত্ব সন্ত্রাস চালায়, মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র সন্ত্রাস চালায়। এই দুই দল অমুসলিমের ব্যাপারে ইসলামের বিধান পরিষ্কারভাবে বুঝার জন্য আবার পরীক্ষার হল থেকে একটা উদাহরণ বুঝে আসে। ধরুন একদল স্কুলের ছাত্র পরীক্ষা দিতে গেল, পরীক্ষার বিষয় ছিল ইতিহাস। প্রথম প্রশ্নটাই প্রশ্নপত্রে দেওয়া হইল, বাংলাদেশ কত সনে স্বাধীনতা লাভ করেছিল আপনারা কি জানেন? কত সনে? 1981, 61, 71। কোন ছাত্র লেখে 71, কোন ছাত্র লেখে 70, কোন ছাত্র লেখে 72, কোন ছাত্র লেখে 81, কোন ছাত্র লেখে 85, কোন ছাত্র লেখে 61, কোন ছাত্র লেখে 65। শুধুমাত্র 71 যারা লেখে তাদের জবাব শুদ্ধ, আর বাকি সবার জবাব ভুল। যত জনে যত ভুল জবাব লেখে সবাইকে পরীক্ষার হল কর্তৃপক্ষ লেখার স্বাধীনতা দেয় না? দেয় না? বলুন, আগের কথা মনে থাকলে কেন দেয়? পরীক্ষার নিয়ম, পরীক্ষার নিয়ম রক্ষার্থে তোমাকে ভুল লেখার স্বাধীনতা দেওয়া হইল, তাই বলে ওই সমস্ত লেখার দ্বারা তুমি পরীক্ষায় পাশ করবা না, ফেল করবা, ফেল করতে হবে। কিন্তু পরীক্ষার হলে বসে যদি চেঁচামেচি শুরু করে, যারা 71 লিখেছে তারা ভুল লিখেছে, যারা 71 লিখেছে তারা ভুল লিখেছে, পরীক্ষার হলে বসে বসে যদি ওই সমস্ত ভুল লেখনেওয়ালারা চেঁচামেচি শুরু করে, যারা লিখেছে বাংলাদেশের স্বাধীনতা সন 71, তারা ভুল লিখেছে, আরো তাদেরকে পরীক্ষার হলে থাকতে দেওয়া হবে কেন? তাহলে পরীক্ষার স্বাধীনতা গেল কোথায়? যারা লিখেছিল বাংলাদেশ 81 সনে স্বাধীন হয়েছে, যারা লিখেছিল বাংলাদেশ 85 সনে স্বাধীন হয়েছে, যারা লিখেছিল বাংলাদেশ 61 সনে স্বাধীন হয়েছে, যারা লিখেছিল বাংলাদেশ 65 সনে স্বাধীন হয়েছে, তারা সবাই মিলে যারা লিখেছিল 71 সনে স্বাধীন হয়েছে, এদেরকে যদি মারপিট শুরু করে, তারপরও এদেরকে আরো পরীক্ষার হলে রাখা যায়, তাহলে পরীক্ষার হলের নিয়ম গেল কোথায়? পরীক্ষার হলে যারা ভুল লেখে এদেরকে লেখার স্বাধীনতা দেওয়ার নিয়ম আছে কিনা? কতক্ষণ পর্যন্ত? যারা শুদ্ধ লেখে এদের বিরুদ্ধে টু শব্দ করবে না যতক্ষণ পর্যন্ত, যারা শুদ্ধ লেখে এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত ভুল লেখনেওয়ালাদের পরীক্ষার হলে ভুল লেখার স্বাধীনতা আছে। কিন্তু যারা শুদ্ধ লেখে এদের বিরুদ্ধে যদি প্রতিবাদ জানায়, এদের উপর যদি হামলা করে, তাহলে ভুল লেখনেওয়ালাদের পরীক্ষার হলে ভুল লেখার আর স্বাধীনতা থাকে না। ঠিক তেমনি ভাবে কি বলেছিলাম, গোটা দুনিয়াটাই সমস্ত মানুষের জন্য পরীক্ষার হল। যারা ইসলাম ধর্ম পালন করে এরা শুদ্ধ লেখে, যারা ইসলাম ধর্ম পালন করে কি লেখে? শুদ্ধ লেখে। যারা হিন্দু ধর্ম পালন করে ভুল লেখে, যারা বৌদ্ধ ধর্ম পালন করে ভুল লেখে, যারা ইহুদি ধর্ম পালন করে ভুল লেখে, যারা খ্রিস্ট ধর্ম পালন করে ভুল লেখে, স্বাধীনতা আছে কিনা বলেন কতক্ষণ? ইসলামের বিরুদ্ধে বদনাম রটাবে না যতক্ষণ, মুসলমানের উপর হামলা করবে না যতক্ষণ, ততক্ষণ পর্যন্ত এদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা আছে, সেই কথাটা বলেছেন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে, লা ইকরাহা ফিদ্দিন, যখন ইসলামের বিরুদ্ধে বদনাম রটাবে, যখন মুসলমানদের উপর অন্যায় ভাবে হামলা করবে, তখন তাদের ব্যাপারে আল্লাহ সূরাতুল ফাতের 29 নম্বর আয়াতে বলেছেন আশিদ্দা ওয়ালাল কুফফার। এরপরের কথা আরো পরিষ্কার ভাবে বোঝার জন্য আবার এখানের কথাটা পরিষ্কার করে নিন। ইতিহাসের পরীক্ষার হলে যে সমস্ত ছেলেরা লিখেছিল বাংলাদেশ 61 সনে স্বাধীন হয়েছে, 65 সনে স্বাধীন হয়েছে, 81 সনে স্বাধীন হয়েছে, 85 সনে স্বাধীন হয়েছে, এরা সবাই মিলে যদি যারা লিখেছিল 71 সনে স্বাধীন হয়েছে এদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে পরীক্ষার হলের ভিতরে, তখনও এদের পরীক্ষার হলে এদেরকে রাখার অধিকার, থাকার অধিকার থাকবে থাকবে না? এদের আর ভুল লেখার স্বাধীনতা দেওয়া হবে না? ঠিক তেমনি ভাবে হিন্দু ধর্ম পালনকারী যদি ইসলামের বিরুদ্ধে বদনাম না ওঠায়, বৌদ্ধ ধর্ম পালনকারী যদি ইসলাম ধর্মের বিরুদ্ধে অপবাদ না দেয়, ইহুদি খ্রিস্ট ধর্ম পালনকারীরা যদি ইসলাম ধর্ম সম্পর্কে কলঙ্ক লেপনের চেষ্টা না করে, অথবা কোন মুসলমানের উপর অন্যায় ভাবে হামলা না করে, তাহলে তুমি হিন্দু ধর্ম পালন করে ইচ্ছা মতো তোমার কপালে কুড়াল মারো, এতে কারো কোনো বাধা দেওয়ার অধিকার নাই। ইচ্ছা মতো ইহুদিরা খ্রিস্টানেরা, বৌদ্ধরা খ্রিস্টানেরা গ্রন্থ ধর্ম পালন করে নিজেদের কপালে জাহান্নাম কামাই করো, মুসলমানের বাধা দেবার কোন অধিকার নাই। কিন্তু যেদিন ইসলামের বিরুদ্ধে বদনাম রটানো শুরু করবা, যেদিন মুসলমানের উপর অন্যায়ভাবে হামলা করা শুরু করবা, সেই দিন থেকে তোমাদের আর গ্রন্থ ধর্ম পালনের, সত্য ধর্মের বিরুদ্ধে অপপ্রচারের অধিকার দেওয়া হবে না। সেই মর্মে আল্লাহ বলেছেন আশিদ্দা ওয়ালাল কুফফার। ইসলামের বিরুদ্ধে বদনাম রটানির নাম তথ্য সন্ত্রাস। কি সন্ত্রাস? তথ্য সন্ত্রাস। আর মুসলমানের উপর অন্যায় ভাবে হামলা করার নাম অস্ত্র সন্ত্রাস। বর্তমান দুনিয়াতে এক যুগে দুইটাই চলছে, একদিকে চলছে ইসলামের বিরুদ্ধে বদনাম রটানির কাজ, অন্যদিকে চলছে নিরীহ মুসলমানদের উপর অন্যায় ভাবে হামলা করার কাজ। চলছে কিনা? ইসলামের বিরুদ্ধে বদনাম রটানের কি নাম? তথ্য সন্ত্রাস। মুসলমানদের উপর অন্যায় ভাবে হামলা করার কি নাম? এই দুইটা সন্ত্রাসের দুইটা উদাহরণ বুঝুন আগে। একটা হলো তথ্য সন্ত্রাস আর একটা হলো অস্ত্র সন্ত্রাস। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুসলমান উম্মতের মুখে লম্বা দাড়ি দেখলেই তেলে বেগুনে জ্বলে উঠে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুসলমান উম্মতের মাথায় টুপি দেখলেই তেলে বেগুনে জ্বলে উঠে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুসলমান উম্মতের নারীদের গায়ে বুরকা দেখলেই তাদের গায়ে আগুন জ্বলে। কেন? পুরুষের মুখে দাড়ি রাখা কি মুহাম্মদ ইসলাম ধর্মের বিধান নয়? পুরুষের মাথায় টুপি ব্যবহার করা কি ইসলামের বিধান নয়? নারীদের গায়ে হেজাব বা বুরকা ব্যবহার করা কি ইসলামের বিধান নয়? তোমরা যারা ইসলাম পালন করো না, ইচ্ছা মতে দাড়ি মুন্ডন করো, আমরা কোনোদিন বাধা দিয়েছি নাকি? তোমরা যারা ইসলাম ধর্ম পালন করো না, ইচ্ছা মতো খালি মাথায় চলো, আমরা কোনোদিন বাধা দিয়েছি নাকি? তোমরা অমুসলিম নারীরা, তোমরা ইচ্ছা মতো, যারা ইসলাম গ্রহণ করো নাই, তোমরা অমুসলিম নারীরা ইচ্ছা মতে বেভরদা চলো, আমরা কোনোদিন জুড়ে বুরকা পরিয়ে দিয়েছি নাকি? ইচ্ছা মতে চলো, স্বাধীনতা আছে? বলেন এই স্বাধীনতারও কোনো সীমারেখা আছে? সমস্ত অমুসলিমদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা কি লাগামহীন না সীমারেখা আছে? কতক্ষণ? ইসলামের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস আর মুসলমানের বিরুদ্ধে অস্ত্র সন্ত্রাস চালাবে না যতক্ষণ, যতক্ষণ তথ্য সন্ত্রাস চালাবে না, যতক্ষণ অস্ত্র সন্ত্রাস চালাবে না ততক্ষণ পর্যন্ত তাদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা আছে। বুঝে থাকলে আমার কথা বুঝে থাকে বলুন। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা তাদেরকে দাঁড়িয়ে রাখতে আমরা বাধ্য করি, তাদের মাথায় টুপি দিতে আমরা বাধ্য করি, তাদের নারীদেরকে বোরকা পরতে আমরা বাধ্য করি, কেন করি না? ইসলামের এই বিধানগুলি কি ভুল? ভুল নয়, তারা লঙ্ঘন করে চলে, তারপরও আমরা বাধা দিই না কেন? এটা পরীক্ষার হল, এটা পরীক্ষার নিয়ম। কিন্তু আমরা আমাদের মুখে দাঁড়িয়ে রাখি, এতে তাদের গায়ে আগুন লাগে। আমরা আমাদের মাথায় টুপি ব্যবহার করি, এতে ইহুদি খ্রিস্টানদের গায়ে আগুন লাগে। আমরা আমাদের মা বোনকে বোরকা পরাই, এতে ইহুদি খ্রিস্টানের গায়ে আগুন লাগে। এতে বোঝা গেল তারা পরধর্ম সহনশীল, পরধর্ম সহনশীল না অসহনশীল? তাহলে তাদের ধর্ম তারা ইচ্ছা মতো পালন করে, আমরা বাধা দিই না। আমাদের ধর্ম আমরা পালন করতে তাদের গায়ে আগুন জ্বলে। শান্তিপ্রিয়কে আর সন্ত্রাসীকে তাদের ধর্ম ফলনে আমরা বাধা দিই, তাহলে আমরা শান্তিপ্রিয়, আমরা অপরের ধর্ম সহনশীল, আমাদের ধর্ম পালন করতে তাদের গায়ে আগুন লাগে, তাহলে তারা সন্ত্রাসী, তারা শান্তি ভঙ্গকারী, তারা পরধর্ম অসহনশীল। এ ব্যাপারে আমি একটা তথ্যবহুল কথা আপনাদের সামনে তুলে দিই। আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিন দেশকে সমষ্টিগতভাবে একটা নাম বলা হয় উপমহাদেশ। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই তিন দেশের সমষ্টিগত নাম উপমহাদেশ। উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ ইসলামী বিশ্ববিদ্যালয়, এর নাম হল দারুল উলুম দেওবন্দ। উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ যে সমস্ত ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করেছে, যে সমস্ত নায়েবে নবী তৈরি করেছে, যে সমস্ত উলামায়ে কেরাম তৈরি করেছে, এদের অবদানে বর্তমানে সারা বিশ্বের বেশিরভাগ মুসলমানদের মধ্যে ইসলাম ধর্ম টিকে আছে। বর্তমান বিশ্বের বেশিরভাগ মুসলমানদের মধ্যে উলামায়ে দেওবন্দের অবদানে ইসলাম টিকে আছে। সেই ইতিহাস বলার সময় আমার হাতে নাই, সেটা আমার আলোচ্য বিষয় নয়। আমি শুধু বলতে চাই দারুল উলুম দেওবন্দের সৃষ্টি করা আলেমদের মধ্যে অতি সাম্প্রতিক কালের একজন নবীন আলেম, চলিত বৎসর তার বয়স 23 কি 24 হবে, এর বেশি নয়, ইনি একটা বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে একটা মহামূল্যবান গ্রন্থ লিখেছেন, এটার নাম গ্লোবালাইজেশন আওয়ার ইসলাম। সেই বইয়ে তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটা বক্তৃতার উদ্ধৃতি দিয়েছেন। সে বক্তৃতায় বুশ বলেছে, সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে আমি দাড়ি মুক্ত অবস্থায় দেখতে চাই, সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে দাড়ি মুক্ত অবস্থায় কে দেখতে চায়? বুশ। আর সারা দুনিয়ার সমস্ত নারীদের চেহারাকে আমি হেজাব মুক্ত, বুরকা মুক্ত অবস্থায় দেখতে চাই, সমস্ত নারীদের চেহারাকে বুরকা মুক্ত, পর্দা মুক্ত অবস্থায় দেখতে চাই কে? বুশ। কেন? সারা দুনিয়ার নারী পুরুষের উপর তোমার এই অভিরুচি চাপাইয়া দিবার অধিকার পাইলা কোথায়? মুসলমান মুসলমানের নবীর নিদর্শন নিজের চেহারায় রাখবে, দাঁড়িয়ে রাখবে, এটা মুসলমানদের ধর্মীয় ব্যাপার, এখানে তোমার নাক গলাবার অধিকার দিল কে? মুসলমান মুসলমানের মা বোনকে হেজাব পরাবে, বুরখা পরাবে, এটা মুসলমানদের ধর্মীয় অধিকার। এখানে তোমাকে নাক গলাবার অধিকার দিল কে? যাই হোক, আমি বলতে চাই যে কথা সেটা হইল, দাড়ির দুশ্মন বর্তমান বিশ্বে সবচেয়ে বড় দাড়ির দুশ্মন কে? বুশ। বুরকার সবচেয়ে বড় দুশ্মন কে? বুশ। সুতরাং কোন মুসলমানও যদি এমন পাওয়া যায় যার দাড়ি দেখলে গায়ে আগুন লাগে, কোন মুসলমানও যদি বর্তমান দুনিয়াতে এমন পাওয়া যায় যার মুসলমান নারীর গায়ে বুরখা দেখলে যার গায়ে আগুন লাগে, সে সত্যিকারের মুসলমান না নবাব সিরাজউদ্দৌলার সেনাপতির মতো মুসলমান? নাম জানা নাই, সে সত্যই মুসলমান না মির্জাফর? নিঃসন্দেহে কোন নামদারি মুসলমানের যদি মুখে দাড়ি দেখলে ঘৃণা লাগে, কোন মুসলমান মা বোনের গায়ে পর্দা দেখলে, কোন নামদারি মুসলমানের যদি জ্বালা উঠে, নিঃসন্দেহে সেই নামদারি মুসলমান কুখ্যাত বুশের দালাল। সাথে সাথে আমি আর একটা আপিল আপনাদের খেদমতে করতে চাই, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফুল লোহা, দাড়ি ছেড়ে দাও, দাড়ি কাটবে না ছাঁটবে না, দাড়ি লম্বা লম্বা হতে দাও, দাড়ি লম্বা হতে দাও। কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন দাড়ি লম্বা হতে দাও। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের কেমন চেহারা পছন্দ করেন? দাড়ি মুক্ত না লম্বা দাড়িওয়ালা চেহারা পছন্দ করেন? বুশ দাড়ি মুক্ত চেহারা পছন্দ করে। গ্লোবালাইজেশন বইয়ের বক্তব্য মতে বুশ দাড়ি মুক্ত চেহারা পছন্দ করে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ লম্বা দাড়িওয়ালা চেহারা পছন্দ করেন। নাকি এই দুই কথাতে আর কোন সন্দেহ আছে? এবার শুনেন, আমাদের সমাজে বহু মুসলমান বুশের দালালি করে দাড়ি মুন্ডন করে না, দাড়ি কামায় না, বুশের দালালির কারণে দাড়ি কাটে না, দাড়ি কাটে পরিবেশগত কারণ। ব্যবসা করতে গিয়া দেখে অন্যান্য ব্যবসায়ীরা দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না, বুশের কথা শুনে না পরিবেশগত কারণে। চাকরি করতে গিয়া দেখে অন্যান্যরাও দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। স্কুল কলেজ ভার্সিটিতে পড়তে গিয়া পড়াইতে গিয়া দেখে অন্যান্যরাও দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না, এটা পরিবেশগত কারণ। বুশের নির্দেশে না পরিবেশগত কারণে? পরিবেশগত কারণে আমাদের সমাজে দ্বারা দাড়ি রাখে না, এদের বেলায় আমরা আশাবাদী, এরাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, এদের অন্তরেও নবীর মহব্বত কম বেশি আছে, এদের অন্তরে যেদিন নবীর মহব্বতের জোয়ার আসবে সেই দিন নবীর মহব্বতেই তাদের মুখের দাড়ি লম্বা করবে, আমরা আশাবাদী। কিন্তু অপরের মুখে লম্বা দাড়ি দেখলে যার গায়ে জ্বালা ধরে, পরিবেশগত কারণে দাড়ি রাখে না, না বুশের দালাল? এই সমস্ত দালালদের বেলায় কোনদিন মুখে লম্বা দাড়ি রাখবে তেমনটা আশা করা যায় না। অনুরূপভাবে আমাদের সমাজে অধিকাংশ মেয়ে লুক ব্যবহার চলে, বুরখা ছাড়া রাস্তায় বের হয়, বুশের দালালির কারণে নয় পরিবেশগত কারণে। যে সমস্ত মা বোনেরা পরিবেশগত কারণে বুরখা ব্যবহার করে না, এরা আল্লাহর বান্দা নয়? আমরা আশা করি এদের অন্তরে আল্লাহর প্রতি ইমান আছে, যেদিন তার ইমানে জোয়ার আসবে সেদিন সেও বুরখা ব্যবহার করবে। কিন্তু বুরখা দেখলে যাদের অন্তরে আগুন লাগে এরা মুশের দালাল, এরা জীবনে কোনোদিন বুরখা ব্যবহার করবে আশা করা যায় না। তাই আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, যারা পরিবেশগত কারণে দাঁড়িয়ে রাখেন না এদের, তাদেরকে বলতে চাই দুইটা কথা পরিষ্কার হইল কিনা দেখেন। বুশ আমার মুখে দাড়ি পছন্দ করেন, আমার নবী আমার মুখে দাড়ি পছন্দ করেন, এই দুইটা কথাতে আপনারা দ্বিমত না একমত? আমার মুখের দাড়ি বুশ পছন্দ করে না, আমার নবী আমার মুখের দাড়ি পছন্দ করেন। সুতরাং আপনি বুশের পছন্দসই চেহারা নিয়া নবীর সামনে হাসরের মাঠে দাঁড়াবেন, না নবীর পছন্দসই চেহারা নিয়া হাসরের মাঠে নবীর সামনে দাঁড়াবেন, সেটা আপনাদের যার যার ব্যাপার, সেটা আপনাদের ব্যাপার। আল্লাহ আমাকে দারোগা বানায় নাই যে যারা বুশের পছন্দ মতো চেহারা বানাইছে তাদেরকে ঘাড়ে ধরে তুমি নবীর পছন্দ মতো চেহারা বানিয়ে দাও। আল্লাহ এমন পুলিশ আমাকে বানায় নাই, এমন দারোগা আমাকে বানায় নাই। আলেম সমাজকে আল্লাহ শুধু দায়িত্ব দিয়েছে কোনটা সত্য পথ, কোনটা ভ্রান্ত পথ, কোনটা তোমার নবীর পথ, কোনটা তোমার নবীর দুশ্মনের পথ, সেটা চিহ্নিত করে বুঝাইয়া দেওয়া আলেমদের দায়িত্ব, কাউকে ঘাড়ে ধরে ছালাইয়া দেওয়া কোন আলেমের দায়িত্ব নয়। কাজে পরিবেশগত কারণে আপনারা যারা দাঁড়িয়ে রাখেন না, আমি আল্লাহর কসম খাইয়া বলতেছি আপনারা বুশের দালাল নন। কি বুঝলেন আমার কথায়? পরিবেশগত কারণে যারা দাঁড়িয়ে রাখে না এরা বুশের দালাল না? দাঁড়ি দেখলে তাদের গায়ে জ্বালা ধরে তারা বুশের দালাল? পরিবেশগত কারণে যে মেয়ে এরা বুরখা পরে না এরা বুশের দালাল নন? অন্য মেয়ে লোকের গায়ে বুরখা দেখলে যার গায়ে জ্বালা ধরে হে বুশের দালাল? কথা পরিষ্কার বুঝলেন কিনা? এই জন্য বলছি আপনারা যারা পরিবেশগত কারণে মুখে দাঁড়িয়ে রাখেন না, আমি আল্লাহর কসম খাইয়া বলতেছি আমার বিশ্বাস আপনারা বুশের দালাল নন। আমরা আশা করব যেদিন আপনার অন্তরে নবীর মহব্বতের জোয়ার আসবে সেদিন আপনি নবীর মহব্বতেই দাঁড়িয়ে রাখবেন, আমরা আশাবাদী। কিন্তু আপিল করতে চাই, হাসরের মাঠে আপনি নবীর সামনে দাঁড়াবেন নবীর সাফাত পাওয়ার আশায়, আশা ছেড়ে দিয়ে নবীর হাউজে কাউসারের পানি পাওয়ার আশা ছেড়ে দিয়ে, না আশায় যে নবীর সাফাত ছাড়া হাসরের মাঠে নাজাতের ব্যবস্থা নাই, যে নবীর হাউজে কাউসারের পানি ছাড়া হাসরের মাঠে পিপাসা নিবারণের ব্যবস্থা নাই, সেই নবীর সামনে নবীর পছন্দ মতো চেহারা নিয়ে দাঁড়াবেন না বুশের পছন্দ মতো চেহারা নিয়ে দাঁড়াবেন, সেটা আপনাদের যার যার ব্যাপার। তারপর নবীর হাদিসে কি বলেছেন, দাড়ি খাটো করো না লম্বা করো? লম্বা করো। এবার আসেন কতটুক লম্বা, কতটুক লম্বা? এটার স্কেল হলো যার মুখের দাড়ি তার হাতের মুষ্টি, যার মুখের দাড়ি তার হাতের মুষ্টি। এই মুষ্টি পাইলা কোথায়, মুষ্টি পাইলা কোথায়? এ ব্যাপারে আমার জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা আছে, বড় চমৎকার ঘটনাটা আপনাদেরকে বলছি। গত 3 বছর আগে লন্ডনের এক বিশাল মসজিদের ইমাম সাহেবের কামরায় আমি বসা। ইমাম সাহেব বহুত বড় আলেম এবং মুফতিও, সেই দেশের বিখ্যাত মুফতি। আর স্বভাবভদ্র যাকে বলে, স্বভাবভদ্র, শরীফুত্তবা, অভদ্রমূলক কোন আচরণ তিনি জীবনে আমার মনে হয় শিখেনি নেই, এরকম স্বভাবের অত্যন্ত ভদ্র স্বভাবের মুক্তি সাহেব। এই মুক্তি সাহেবের কামরায় তিনি আর আমি বসা এমতাবস্থায় একজন মানুষ ইমাম সাহেবের কামরায় ঢুকলো, তার সারা মুখে আধ ইঞ্চি লম্বা দাড়ি, সারা মুখে বাতিটা সাটকাট করে ফেলে দিয়েছে। জিজ্ঞেস করে রুমে প্রবেশ করে ইমাম সাহেবকে জিজ্ঞেস করলো, ইমাম সাহেব মুখের দাঁড়িয়ে এক মুষ্টি লম্বা হতে হবে এমন কোন হাদিস আছে? তিনি বললেন আছে। জিজ্ঞেস করে কোন হাদিস? মুফতি ইমাম সাহেব বলেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের বিশিষ্ট সাহাবী, দাড়িকে মুষ্টিবদ্ধভাবে ধরতেন, মুষ্টির বাইরের অংশ কেটে ফেলতেন,